الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. صلاة সম্পর্কিত দুটি হাদিস এখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সহিহ তারগীব ওয়া তারহীব থেকে পাঠ করছি. সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, كان رجلان اخوان فهلك احدهما قبل صاحبه ب40 ليله. দুই ভাই ছিলেন, তো দুইজন থেকে একজন তার সাথীর পূর্বে একজনের আগে 40 দিন আগে মারা গেছেন. فذكرت فضيله الاول منهما عند رسول الله صلى الله عليه وسلم. তখন প্রথম ব্যক্তির ফজিলত লোকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরলেন মর্যাদা. তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম ইয়াকুনিল আখারু মুসলিমান? قالوا بلى وكان لا بأس به. দ্বিতীয় যে ব্যক্তি, ওই ব্যক্তি কি মুসলিম ছিল না? তারা বললেন হ্যাঁ, আল্লাহ রাসূল অবশ্যই সে মুসলিম ছিল, তার মধ্যে কোনো অসুবিধা ছিল না. তাহলে কি বুঝলেন, দুইজনই মারা গেছেন, একজন 40 দিন আগে মারা গেছেন আর আরেকজন 40 দিন পর মারা গেছেন. তো লোকজন প্রথম ব্যক্তির মর্যাদার উল্লেখ করেছেন, দ্বিতীয় ব্যক্তির কথা কম, কোনো অসুবিধা নেই. তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউদ্রিকুম মা বালাগাত বিহি সালাতু. যে ব্যক্তি পরে মারা গেছে, 40 দিন পেয়েছে, সে যে 40 দিন পেয়েছে তার এই সালাতের কারণে কতটুকু মর্যাদা হয়েছে তোমরা কি জানো? সুবহানাল্লাহ. আগের লোক সাহাবায়ে কেরামদের কাছে যে পূর্বে মারা গেছে আগে ওর মর্যাদা বেশি, কিন্তু পরে যে মারা গেছে তার কথা তারা বলছেন না, তেমন কোনো অসুবিধা নাই আর কি. কিন্তু পূর্বে যে লোকটি আগে মারা গেছে তার মর্যাদা বেশি. তাহলে এর দ্বারা কি বোঝা গেল, সালাতের কতটুকু গুরুত্ব? 40 দিন যে পেয়েছে এর কারণে এই লোকটির মর্যাদা আগের লোকের মর্যাদা থেকে অনেক বেড়ে গেছে. সুবহানাল্লাহ. এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা মাতালুস সালাতি কামাতালি নাহরিন আদবিন গামরিন বিবাবি আহাদিকুম ইয়াক্তাহিমু ফীহি কুল্লা ইয়াউমিন খামস মাররাত فما ترون في ذلك يبقي من ضرر فإنكم لا تدرون ما بلغت به صلاة. سبحان الله. দেখো সালাতের উদাহরণ, যেমন একটি মিষ্ট পানি, পানির নদী, প্রচুর পরিমাণ পানি নদী, তোমাদের একজনের কাছে, একজনের বাড়ির দরজায়, সে তাতে পাঁচবার প্রবেশ করে, মানে পাঁচবার গোসল করে, তো বলো তো এই অবস্থায় তোমাদের কি রায়, তার শরীরে ময়লা থাকতে পারে? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা জানো না যে লোকটি পরে মারা গেছে সালাতের কারণে সে কতটুকু পদমর্যাদা লাভ করেছে. এই হাদিসটি রাওয়াহু মালিক শেষ পর্যন্ত শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন সহি. পরে এই বিষয়ে আরেকটা হাদিস দেখেন, সালাত সম্পর্কিত, সালাতের মর্যাদা আর ফজিলা. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাজুলানি মিন বারি হাই মিন কুদা, কুদা গোত্রের একটি শাখা, কুদা গোত্রের এক শাখা, ওটা বালি. ওই বালির দুই ব্যক্তি ছিলেন, তারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে এসে ইসলাম কবুল করলেন. এই দুইজনের মধ্য থেকে فاستشهد احدهما واخبر الاخر سنه. দুইজনের মধ্যে থেকে একজন শহীদ হল আল্লাহর পথে আর আরেকজন সময় পেলেন আর এক বছর. فقال طلحه بن عبيد الله فاريت الجنه فرايت مؤخرا منهما ادخل الجنه قبل الشهيد. سبحان الله. طلحه بن عبيد الله رضي الله عنه বলেন, উরিতুল জান্নাত মানে আমি জান্নাত স্বপ্নে আমাকে দেখা হয়েছে জান্নাত, তখন আমি দেখতে পেলাম এই যে দুই ভাই ছিল, একজন এক বছর আগে শহীদ হয়েছেন আর এক বছর পরে মারা গেছেন স্বাভাবিক। তখন আমি দেখলাম যে ব্যক্তি পরে মারা গেছেন উনি শহীদের আগে জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার। فتعجبت لذلك طب اجي هون دهنا شفنه كذا عجيب لقوا فاصبحت فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم সকাল হলো আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমার এই স্বপ্ন বললাম ইনগাও আউযু বিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি নিজে বলেছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো। আমার আজকে তোমাদের প্রশ্ন সা সে নিজে বলেছে আল্লাহ তার পক্ষ থেকে বলা হয়েছে। আচ্ছা فقال رسول الله صلى الله عليه وسلم أليس قد صام بعده رمضان وصلى 6000 ركعة وكذا وكذا ركعة صلاة سنة الله أكبر উনি দেখলেন কি যে শহীদ এক বছর আগে যে শহীদ হয়েছে আর আরেকজন স্বাভাবিক অবস্থায় মারা গিয়ে এক বছর পর, তো যিনি স্বাভাবিক অবস্থায় এক বছর পর মারা গেছেন উনি শহীদের আগে জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাত সবটা দেখলেন তো সাহাবী তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো যে পরে মারা গেছে সে কি এর পরে তারপরে যে আগে শহীদ হয়েছিল তারপরে এক রমজানের সিয়াম পালন করেনি, আর সে কি এরকম 6000 রাকাত এবং এইরকম এরকম রাকাত সালাত পড়েনি, এরকম এক বছর পর্যন্ত সে সালাত আদায় করেনি? সুবহানাল্লাহ, শহীদের চোখ সালাতের কারণে তার পদমর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই সালাত ছাড়তে নাই। এই হলো দুই চিকিৎসা এই দর্শে আজকে সংক্ষিপ্ত মুখতসার, তা স্মরণ রাখা দরকার সকলের জন্যই আর আমল করা উচিত সালাত যেন আমাদের মিস না হয়, কারণ মিস না হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বুঝা গেল সালাতের কারণে মানুষ শহীদের চেয়েও মানুষের সালাতের কারণে পদমর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। সুনন সালাত সুন্নতি মুআক্কাদা বা গায়র মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।